মাঝির নাও উজান চলে ধাইয়া সুন্দরীরা মাঝির নাও উজান চলে ধাইয়া আগার পাশাই নিশানোর নে আগার পাশাই নিশানোর নে যুবতীর মন কাইরা ওনে যুবতীর মন কাইরা হায় হায় যুবতীর মন কাইরা রে সুন্দরীরা মাঝির নাও উজান চলে ধাইয়া সুন্দরীরা মাঝির নাও উজান চলে ধাইয়া গোলই দুইখান কাইখা মাছের ঠুইঠা আর কঙ্কির পাংখা ঘোরে যেমন বাইসার হাতের বৈঠা আগা পাশা গোলই দুইখান কাইখা মাছের ঠুইঠা আর পঙ্কির পাংখা ঘোরে যেমন বাইসার হাতের বৈঠা লাহোর ভাইঙা পবন বেগে ছোটে কলকলাইয়া রে ছোটে কলকলাইয়া কোতাহারি কুদরতে ডিঙ্গা কোতাহারি কুদরতে ডিঙ্গা চলে জল ছিটাইয়া ডিঙ্গা চলে জল ছিটাইয়া হায় হায় চলে জল ছিটাইয়া রে সুন্দরীরা মাঝির নাও উজান চলে ধাইয়া সুন্দরীরা মাঝির নাও উজান চলে ধাইয়া আর পাশার মাঝি হাইলা ভালো পয়সা সব সম্মান মারে তালেতে ফেলাইয়া বৈঠা কেরামতি টান পাশার মাঝি হাইলা ভালো পয়সা সব সম্মান মারে তালেতে ফেলাইয়া বৈঠা কেরামতি টান আসমানে করিয়া সাকি পারের দিকে সাইয়া রে পারের দিকে সাইয়া তার সম্মানে মিলাইয়া গলা সমানে মিলাইয়া গলা যাই সারি গাইয়া আয় আয় যাই সারি গাইয়া আবার যাই সারি গাইয়া রে সুন্দরীরা মাঝির নাও উজান চলে ধাইয়া সুন্দরীরা মাঝির নাও উজান চলে ধাইয়া আগার পাশার নিশানোর নে আগার পাশাই নিশানোর নে যুবতীর মন কাইরা ও নেয় যুবতীর মন কাইরা হায় হায় যুবতীর মন কাইরা রে সুন্দরীরা মাঝির নাও উজান চলে ধাইয়া সুন্দরীরা মাঝির নাও উজান চলে ধাইয়া সুন্দরীরা মাঝির নাও উজান চলে ধাইয়া সুন্দরীরা মাঝির নাও উজান চলে ধাইয়া আর সুন্দরীরা মাঝির নাও উজান চলে ধাইয়া সুন্দরীরা মাঝির নাও উজান চলে ধাইয়া সুন্দরীরা মাঝির নাও উজান চলে ধাইয়া সুন্দরীরা মাঝির নাও উজান চলে ধাইয়া ধাইয়া